নবীজি তোমার ভালোবাসা, নবীজি তোমার ভালোবাসা, বুকে আমার বেঁধেছে বাসা, তোমার দেখার আশা, মেটাও মনের পিপাসা, করো না যেন নিরাশা, মেটাও মনের পিপাসা, করো না যেন নিরাশা। তুমি এলে এই দুনিয়ায়, তাই আমি এলাম, তাই আমি এলাম তোমার তরে এ ধরায়, জন্ম পেলাম, জন্ম পেলাম, শুরুতে তুমি শেষেও তুমি, শুরুতে তুমি শেষেও তুমি, তুমি যে মোর ভরসা, মেটাও মনের পিপাসা, করো না যেন নিরাশা। নবীজি তোমার ভালোবাসা, বুকে আমার বেঁধেছে বাসা, তোমায় দেখার আশা, মেটাও মনের পিপাসা, করো না যেন নিরাশা। জন্ম থেকে করেছি তোমার সাধনা, তোমার সাধনা, জানি মেটাবে আমার মনের বাসনা, মনের বাসনা, তুমি জীবন, তুমি মরণ, তুমি জীবন, তুমি মরণ, তুমি বুকের ভাষা, মেটাও মনের পিপাসা, করো না যেন নিরাশা। নবীজি তোমার ভালোবাসা, বুকে আমার বেঁধেছে বাসা, তোমায় দেখার আশা, মেটাও মনের পিপাসা, করো না যেন নিরাশা। সকল নবী চেয়েছে তোমার উম্মত হতে, তোমার উম্মত হতে, বলো না কে পেরেছে তা পূরণ করিতে, তা পূরণ করিতে। ঈসা নবী মিটিয়েছে খুবই, ঈসা নবী মিটিয়েছে খুবই, শোন দুনিয়ার বাদশা, মেটাও মনের পিপাসা, করো না যেন নিরাশা। নবীজি তোমার ভালোবাসা, বুকে আমার বেঁধেছে বাসা, তোমায় দেখার আশা, মেটাও মনের পিপাসা, করো না যেন নিরাশা। তোমার নামের তসবি জপি দিবানিসি, জপি দিবানিসি, তোমার দেখানো পথে চলিতে ভালোবাসি, চলিতে ভালোবাসি। এমডি মেহবুবু তোমায় ডাকে খুব, এমডি মেহবুব তোমায় ডাকে খুব, দেখাও পথের দিশা, মেটাও মনের পিপাসা, করো না যেন নিরাশা। নবীজি তোমার ভালোবাসা, বুকে আমার বেঁধেছে বাসা, তোমায় দেখার আশা, মেটাও মনের পিপাসা, করো না যেন নিরাশা। মেটাও মনের পিপাসা, করো না যেন নিরাশা।